الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন এই সুন্দর পৃথিবীকে আরো সুন্দরভাবে আবাদ করার জন্য। মানুষ সৃষ্টির আগেই তিনি গাছপালা, পাহাড়, জঙ্গল, নদী, নালা এবং মানুষের খাদ্যের জন্য যাবতীয় খাদ্য সম্ভার সৃষ্টি করেছেন। মানুষ যেন এই পৃথিবীতে এসে কোন কষ্ট না পায় তার যাবতীয় ব্যবস্থাপনা শেষ করার পরে তিনি আদমকে দুনিয়া পাঠিয়েছেন। কিন্তু মানুষের মধ্যে এটা জ্ঞান সম্পদ দান করার কারণে, মানুষ ভালো মন্দ বেছে নেওয়ার স্বাধীনতা পাওয়ার কারণে মানুষ ভালোকে বাদ দিয়ে মন্দকে বেছে নেয়, আর এই মন্দকে বেছে নেওয়ার কারণেই এই পৃথিবীতে অশান্তির সৃষ্টি হয়। যে পৃথিবীতে মানুষ তার আবিষ্কারের ফুল ফুটাবে, যে পৃথিবীতে মানুষ অশান্ত স্থানে শান্তির অবহায়াত খুলে উঠবে, সেই মানুষ সেই পৃথিবীকে বোমা মেরে সারখার করে দিচ্ছে, অ্যাটম বোমা পরীক্ষা করছে বারবার, হাইড্রোজেন বোমা পরীক্ষা করছে বারবার, পৃথিবী আজকে কথা বলছে না বটে, কিয়ামতের দিন এই পৃথিবী মানুষের বিরুদ্ধে নালিশ করে বলবে আল্লাহ তুমি এই সুন্দর পৃথিবী বানিয়েছিলে, তার বুকে সুন্দর মানুষগুলো পাঠিয়েছিলে তুমি নিজ হাতে সৃষ্টি করে, অথচ তোমার এই পৃথিবীর বুকে তারা অ্যাটম বোম নিক্ষেপ করে আমাকে জাদরা করে দিয়েছে। আল্লাহ বলবেন পৃথিবী তুমি তোমার নিজের বক্তব্য এখন পেশ করো, মানুষের জবান আমি বন্ধ করে দিলাম, আলিয়া মুনাখতমালা ফাহিহিম অতকল্লমুন আইদিহিম ওয়াতাশাদু আরজুলহুম বিমা কানু ইয়াফআলুন, আজকে মানুষের দুটা ঠোঁট আমি বন্ধ করে দিলাম, এখন হে পৃথিবী তুমি কথা বলো। পৃথিবী হুকুম দেওয়া হবে ইয়াউমাযিন তুহাদ্দাসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ পাক তাকে ওহি করবেন হে পৃথিবী কথা বলো। এবার পৃথিবী কথা বলা শুরু করবে, হে আল্লাহ অমুক তারিখে অমুক দিন অমুক সময় আমার বুকে আমেরিকা লিটল বয় অ্যাটম বোম নিক্ষেপ করে আমাকে শেষ করে দিয়েছে, আমাকে অমুক দিন অমুক সরকার এই কষ্ট দিয়েছে, হে আল্লাহ তুমি এসব মানুষের বিচার করো। আমরা কোনো কথা বলি আর না বলি এই পৃথিবীর বুকের উপর দিয়ে আমরা যারা বিচরণ করি আমাদের সবকিছুরই আমল নামা এই পৃথিবী একদিন আল্লাহর কাছে জাহির করে দেবে। আর আমার হাত পায়ে, আমার ত্বক, আমার চামড়া, আমার দেহ চর্ম সবকিছু একদিন আল্লাহর কাছে সমস্ত কিছু বলে দেবে। আমার ঠোঁট কিন্তু বন্ধ করে দেওয়া হবে সেদিন। আমার আঙুল বলবে, আল্লাহ এই আঙুল ব্যবহার করে এই কলম দিয়ে মিথ্যা কথা লিখে, মিথ্যা রায় লিখে, মিথ্যা প্রতারণা করে তোর অমুক বান্দাকে অমুক বান্দা প্রতারণা করেছিল, শাস্তি তুমি দিয়ে দাও, কিছুই বলার থাকবে না। অতএব এই পৃথিবী যেমন আমার বিরুদ্ধে সাক্ষী হবে, আমার দেহের নিজের চামড়াগুলো ঠিক তেমনি আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। সেদিনকে সামনে রেখে আল্লাহ পাক আমাদেরকে সেই কিয়ামতের মাঠের কিছু ঘটনা আমাদেরকে শোনাচ্ছে। ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানী ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবীলা। যেদিন মানুষ তার দুই হাত আঙুল কামড়াবে আর বলবে, হায় হায় কেন দুনিয়ায় থাকতে আমরা আল্লাহর রসুলের সঙ্গে তার সৎকর্ম করি নাই, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবীলা, আল্লাহ রসুল যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তায় আমরা সেদিন কেন চলি নাই। ইয়া ওয়াইলাতা লাইতানী লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হায় হায় যদি দুনিয়াতে আমি অমুক ব্যক্তিকে, অমুক দলকে বন্ধু হিসেবে, খালিল হিসেবে গ্রহণ না করতাম, আজকে আমাকে জাহান্নামে এমনি করে পড়তে হইত না। ইয়া ওয়াইলাতা লাইতানী লাম আত্তাখিজ ফুলানান খালিলা লাকাদ আযাল্লানী আনাজ যিকরি বাদা ইয জাআনী ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আমাকে পথভ্রষ্ট করেছিল কোরআন থেকে, উপদেশ থেকে, কোরআন হাদিসের উপদেশ থেকে আমাকে পথভ্রষ্ট করেছিল কে? এই মানুষগুলা। বাদা ইজ জা আনি, আমার কাছে কোরআন এসেছিল, আমার কাছে হাদিস এসেছিল, কিন্তু আসার পরেও আমাকে পথভ্রষ্ট করেছে আমার এই দোস্ত বন্ধু যারা তারাই। এবার দুঃখ করে বলবে, ওয়াকান শয়তান লিল ইনসানি খাযুলা, আসলে শয়তান নিজে একটা মহাপ্রতারক, এ মানুষকে সবসময় প্রতারণা করেই সর্বনাশ করে দেয়। এবার আমাদের রসুলকে জিজ্ঞেস করো, হে রসুল তুমি তো দুনিয়া ছিলে, মানুষকে তুমি দিনের দাওয়াতকে দাওনি, কেন আজকে মুসলমানরা জাহান্নামে যাচ্ছে? আল্লাহ রসুল তখন জবাব দিবেন, ওয়াকাল রসুল ইয়া রাব্বে ইন্ন কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। অকাল রসুল, আল্লাহ রসুল বলবেন, ইয়া রব্বে হে আমার পালন কর্তা, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমি চলে এসেছিলাম তোমার কাছে কিন্তু কোরআন রেখে এসেছিলাম দুনিয়াতে, আমার কম দুনিয়াকে, এই কম কোরআনকে পরিত্যাগ করেছিল, আমি কি করতে পারি? ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান মিনাল মুজরিমিন ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। এমনি করে প্রত্যেক নবীর অনুসারীদের মধ্যে আমরা একদল পাপী অপরাধী লোক সৃষ্টি করেছি, যারা নবীদের শত্রু ছিল, নবীদের রেখে যাওয়া আদর্শ কোরআন হাদিসের শত্রু ছিল। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা, তোমার পালন কর্তাই যথেষ্ট মানুষকে হেদায়ত করার জন্য এবং সাহায্য করার জন্য। সূরা আল ফুরকান 27 থেকে 31 নম্বরে পাঁচটি আয়াত আপনাদের সামনে পেশ করলাম, যেন কিয়ামতের মাঠে আমাদেরকে দুঃখ না করতে হয় যে লাকাদ আদাল্লানি ইয়া লাইতানি লাম ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবীলা, যদি দুনিয়া থাকতে আমি আমার রসুলের রাস্তায় চলতাম তাহলে কতই না ভালো হতো, আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। বোঝা গেল জাহান্নাম থেকে মুক্তির একটাই রাস্তা রয়েছে, আল্লাহর রসুলের রেখে যাওয়া কোরআন ও সুন্নার পথে নিজেকে পরিচালিত করা, তার বাইরে যেখানে আমি যাব পুরোটা শয়তানের রাস্তা। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন দাগ কেটে কেটে দেখালেন, মাঝখানের দাগ দিলেন, দুই দিকে দুদিনে চারটে দাগ দিলেন, যে বলছে দেখো আল্লাহ রসুল বলছেন, নিজে হাদিসটা আছে রাবি ইবনে মাসউদ, আল্লাহ রসুল বলছেন দেখো এই ডাইনের রাস্তায় বামের রাস্তায় যে তুমি দেখছো এগুলো সবই মাথায় শয়তান বসে আছে, আর মাঝখান যে রাস্তা তোমরা দেখছো এটাই হল সিরাতে মুস্তাকিম, এর মাথায় আল্লাহ বসে আছে, আল্লাহ তোমাদের ডাকছে। অতএব আমি রেখে গেলাম কোরআন হাদিস, এর উপরে তোমরা চলার চেষ্টা করবে, সিরাতে মুস্তাকিমের সন্ধান তোমরা পাবে। এবার আসেন কঠিন খবর আসবে। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনী ইসরাঈল হাযবান নাআল বিন নাআল, حتى ان كان منهم من اتى امه علانيه لكان في امتي من يصنع ذلك হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন লায়াতিয়ান্না আলাইকুম জামান অবশ্যই তোমাদের উপরে আমার উম্মতের উপরে এমন একটা জমানা আসছে যেমন এসেছিল মা তাআলা বনী ইসরাঈল হাজবান নাআল বিন নাআল বিগত উম্মত ইহুদি নাসারাদের উপরে যে অধঃপতন এসেছিল আমার উম্মতের উপরে একই অধঃপতন অধঃপতন আসবে কেমন আসবে হাজবান নাআল বিন নাআল এক জোড়া জুতো পরস্পরের সামঞ্জস্য নেয় সমান সমান আসবে হাত্তা ইনকানা মিনহুমান আতা উম্মাহু আলানিয়া যদি বনু ইসরায়েলের কোন দুষ্ট বদমায়েশ তার নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করে থাকে সৎ মায়ের সঙ্গে লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক আমার উম্মতে এরকম হতভাগা দুরাচারও হতে পারে মনে রেখো হে আমার উম্মত ওয়া ইন্না বনী ইসরায়েল তাফাররাকাত আলা সিনতানি ও সাবঈনা মিল্লাতান ইহুদি নাসারারা 72 ফেরকা বিভক্ত হয়েছিল ও তাত্তরক উম্মতি আলা 73 মিল্লাতান আর আমার উম্মত 73 ফেরকা বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামী হবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি দল ব্যতীত ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলেন হে আল্লাহর রাসূল ওই দলটি কারা যার উপরে আমি এবং আমার সাহাবীরা আছি এটা তিরমিজির হাদিস মুস্তাদরাক হাকিমে একটা শব্দ যোগ হয়েছে আল ইয়াম আজকের দিনে এই হাদিস আমাদেরকে দিক নির্দেশনা দেয় যে আমাদের জীবনটা বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে অতিবাহিত হবে এর মধ্য দিয়ে আমাদেরকে বেছে নিতে হবে নিজের জ্ঞান দিয়ে ভালো এবং মন্দ সেই সঙ্গে কোরআন এবং হাদিসের এলেম আমাদের অবশ্যই জরুরি জান্নাতে যাওয়ার স্বার্থে এর সঙ্গে একটু যোগ হলে ভালো হবে যদি যোগ করে দলাদলিটা যদি খারাপই হবে দলাদলি সবসময় খারাপ নয় কারণ যেটা নাজি ফেরকা ওটাও তো একটা দল তাহলে তো দেখা যাচ্ছে সব দল খারাপ না তাহলে দলাদলিটাকে খারাপ বলা হলো কেন জবাব শোনেন দলাদলি দুই রকম একটি দলাদলি দুনিয়াবী আজাব হিসেবে আল্লাহর পক্ষ থেকে আস দলিল মানুষকে বলে দাও হুয়াল কাদির আলা ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম তিনি মহান সত্তা যিনি ক্ষমতাশালী তোমাদের উপরে আযাব প্রেরণ করতে তোমাদের উপর থেকে তোমাদের পায়ের তল থেকে উপর থেকে মহাসেনার জাবালার সাইক্লোন দেখেন না আর পায়ের তল থেকে বন্যা পানি ডুবাই দেয় আমি দুই দিক দিয়ে তোমাদের উপরে আযাব প্রেরণ করতে সক্ষম আও ইয়ালবিসাকুম শিয়াআন ইযিকা বাদাকুম বাসা বাদ অথবা তোমাদেরকে দলে দলে বিভক্ত করে দিয়ে একে অপরের মুখোমুখি করে দিয়ে মারামারি লাগিয়ে দেওয়াতেও আমি সক্ষম আরে মারামারি লাগিয়ে দেওয়ার মধ্যেই মাধ্যমেই তোমাদেরকে আযাব দিতেও আমি সক্ষম যারা দলাদলি করেন এখন তো বুঝতেই পারছেন কি অবস্থা এই মারামারি সমাজে হানাহানি বহুদলীয় সিস্টেম অব সোসাইটি এটা কিন্তু আল্লাহর আযাবের একটা অবস্থা এই দলাদলির মাধ্যমে মানুষ পরস্পরকে হত্যা করে পরস্পর বিরুদ্ধে মিথ্যা মামলা করে পরস্পর বিরুদ্ধে মিথ্যা অপবাদ গিবত তোহমত করে ফলে কেউ মানসিক কষ্ট পায় কেউ দৈহিক কষ্ট পায় সমাজে অশান্তি সৃষ্টি হয় এটা আল্লাহ বলছেন তোমরা যখন আমার পথ থেকে সরে যাবে তখন আমি এটাও আমার আযাবের একটা প্রক্রিয়া সাইক্লোন ঝড় ঘূর্ণিবায়ু ওটা যেমন একটা আছে উপর থেকে নিচ থেকে, আর তোমাদেরকে পরস্পর মুখোমুখি করে দিয়ে মারামারি লাগিয়ে দিয়ে একে অপর দিয়ে মার খাওয়ানো, এটা আমার একটা পরীক্ষা, এর মাধ্যমে তোমাদের শাস্তি দিয়ে থাকি। যেমন ধরে নেন আবু জাহাল আবু লাহাব এই গ্রুপটা, 14 জন নেতা আরবের মক্কার নেতা আল্লাহ রসুলকে হত্যা ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। এরপরে বদরের যুদ্ধ হল, যখন ষড়যন্ত্র করছিল তার বহু পরে বদরের যুদ্ধে এই দুষ্টদের সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের সাক্ষাৎ ঘটল যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে এই 14 জনের 11 জনই খতম হয়ে গেল, আর আবু লাহাবটা এই যুদ্ধের পরে দেওয়া খবর শুনে 7 দিনের মধ্যে খতম হয়ে গেল। তো যারা একেবারে এক নম্বরের লিডার ছিল, রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্রের নায়ক ছিল, সবগুলি শেষ। এই যে আল্লাহ পাক তাদেরকে আজাবটা পৌঁছালেন কাদের মাধ্যমে? মুসলমানদের মাধ্যমে। পাপীদেরকে তিনি খতম করে দিয়েছেন, ইচ্ছে করে আল্লাহ অন্যভাবে তাদেরকে মারতে পারতেন। ওখানে আবু লাহাবকে আল্লাহ মারলেন পক্স দিয়ে, আর ওদেরকে আল্লাহ মারলেন তরবারি দিয়ে। এবং ওই শয়তানগুলোকে আবু জাহল গ্রুপ সবগুলোকে একটা পরিত্যক্ত দুর্গন্ধময় কুয়াতে ফেলে দিলেন। এবং আবু জাহল সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন হাযা ফিরআউন হাযিল উম্মাহ, এই আবু জাহলের লাশ দেখে তিনি বলছিলেন যে এটা হল এই উম্মতের ফিরাউন। তো এদের শাস্তি আল্লাহ পৌঁছালেন কিন্তু মুসলমানদের হাত দিয়ে। তো এটাও একটা আল্লাহর কৌশল, দলাদলি কনসেন্সে ভালো, মন্দ থেকে ভালোকে বাছাই করে নেওয়ার স্বার্থে যদি আপনি দল করেন ওইটা ভালো। দলিল আল্লাহ বলছেন মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবীসা মিনাত তাইয়্যিব। আল্লাহ পাক এমন নন যে তোমাদেরকে এমনি ভাবে ছেড়ে দিবেন যতক্ষণ না অপবিত্র থেকে পবিত্রগুলোকে আমি বাছাই করে না নেব। তাহলে বোঝা গেল দলের মধ্যে যেগুলো সলিড ওগুলিকে আল্লাহ পৃথক করে নিয়ে আলাদা দলে পরিণত করবেন, ওটাই হচ্ছে ফেরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। এই দল নিষিদ্ধ নয়, এই দল উপকারী, জনবান্ধব, জনকল্যাণের জন্য এই দল চিরদিন থাকবে। লা তাযালু ক্বাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইযুরহুম মান খাযালহুম হাতা ইয়াতি ইয়াউমুল কিয়ামাহ ওহুম কাযালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন কিয়ামতের প্রাককাল পর্যন্ত আমার উম্মতের মধ্যে হকপন্থী একদল মানুষ থাকবে, তাদেরকে লোকেরা ছেড়ে যাবে কিন্তু তাদের কোনো ক্ষতি তারা করতে পারবে না। অফি রাওয়ায়েতে নুখরা ওয়ালা ইয়াখাফুনা লাওমাতাল লাইম, কোন নিন্দুকের নিন্দাবাদ কো তারা ভয় পাবে না। তো বোঝা গেল কিয়ামতের আগ পর্যন্ত হকপন্থী একদল লোক থাকবে, এই দলটা খারাপ নয়, এটাই হল সবচেয়ে উত্তম দল, তারাই জান্নাতি হবে। প্রথমেই বিচারের শুরুতেই তারা জান্নাতে চলে যাবে, অন্য মুমিনরাও হয়তো জান্নাতে যাবে জাহান্নাম ভোগার পরে, বহুদিন ভোগার পরে যে শেষকালে আল্লাহর রহমতে, যদি সে খালেস অন্তরে কখনো লাই লাইলার পড়ে থাকে, আল্লাহ রসুল স্বীকার করে থাকে, তাহলে হয়তোবা তিনি জান্নাত পাবেন। সে বহুদিন জাহান্নামে ভোগার পরে, কারো জাহান্নামে ভুগিতে জান্নাত যাওয়ার শখ আছে নাকি? অত সাহস কারো নাই। সবচেয়ে হালকা আজাব হবে আবু তালেবের, তাই শুধু জুতা পরানো হবে পায়ে, তাতেই আবু তালেবের মাথার ঘিলুগুলো ঠকবকের ফুটবে। ওটা যদি হালকা আজাব হয় তা আমাদের আজাবকে হালকা হবে নাকি? আমরা একদিনের জন্য জাহান্নামে যেতে প্রস্তুত নই, আমরা শুরুতেই বিচারের শুরুতেই আমরা পাশ করে জান্নাতে যাব, এটাই আমাদের মনের আন্তরিক বাসনা, আল্লাহর কাছে একান্ত প্রার্থনা। আর এই দলকে আল্লাহ পাক আল্লাহর রাসূল বলেছেন আল ফিরকাতু নাজিয়া, এটাই হল নাজিফের কা মান আলাইহি ওয়া সাহাবী আলাইহিম। আমার রাসূল বলেছেন আমার এই দিনে এই সময়ে আমার এবং আমার সাহাবীদের তরিকা যারা আছো, আগামী দিনে যারা থাকবে তারা জান্নাতি হবে। আমাদের সবারই করতে হবে মুসলমান হিসেবে আমরা যেন নাজি ফেরকার অন্তর্ভুক্ত হতে পারি। ওয়ান মুআবিয়াতারা যারা তো আনকল সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল সিনতান ওয়া সাবউনা ফিন্নার ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া হিয়াল জামাআহ। আমি আমার রসুলকে বলতে শুনেছি যে 72 ফেরকে জাহান্নামে যাবে, একটি মাত্র ফেরকা জান্নাতে যাবে, ওয়াহি আল জামাআহ। ওয়াইন্নাহু সায়াখরুজু মিন ফি উম্মতি আকওয়ামুন তাতাজারা ফিহিম, তিলকাল আহওয়াও কামা ইতাজার কলব বিসাহিবিহি লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা মাফসিলুন ইল্লা দখালাহু রাহু আবু দাউদ। অতি সত্তর আমার উম্মতে একদল লোক বের হবে, তাতাজারা বিহিম তিলকাল আহওয়া, যারা প্রবৃত্তির অনুসারী হবে, কামা ইতাজার কলব বিসাহিবিহি, তাদের এই প্রবৃত্তি তাদের সমস্ত দেহে বিনষ্ট করে দেবে, সারা দেহটা দুষ্ট করে দেবে। যেমন কুকুরে কামড়ালে কুকুরের বিষ দ্রুত সমস্ত দেহে ছড়িয়ে পড়ে, এই প্রবৃত্তি পূজারী লোকদের প্রবৃত্তির প্রয়ণতা অপপ্রচারের ফলে সমস্ত সমাজের দেহটা বিনষ্ট করে দেবে। এরা একটি শিরা বা একটি জোড়াও মুক্ত থাকবে না, যেখানে কুকুরে বেশ প্রবেশ করে না। প্রবৃত্তি প্রয়ণতা মানুষকে এত বেশি পথভ্রষ্ট করবে যে সমাজে রন্ধ্রে রন্ধ্রে মানুষকে ধ্বংস করে ফেলবে। এই ভবিষ্যৎবাণী আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করে গেছেন, এবং এই প্রবৃত্তি প্রয়ণতা থেকে তিনি বেদাতের এই কি বলে এটাকে কুকুরের বিশেষ সঙ্গে তুলনা করে গেছেন। কারণ শিরক এবং বেদাত এত লোভনীয় জিনিস, মানুষকে যতই কোরআন হাদিস শোনান ও শুধু মানতেই চায় না, কারণ শয়তান তাকে সুশ্রী দেয় যাতে মানুষ শিরক বেদাতে লিপ্ত হয়, তাহলে শয়তানের দল ভারী হয়, শয়তান খুশি হয়, আর এই জন্য ওখান থেকে ফিরে আসা খুব মুশকিল, অতি দ্রুত মানুষের কাছে এটা গ্রহণীয় হয়ে যায়। আল্লাহ রসুল এখানে ওই বিষয়টিকে কুকুরের বিশেষ সঙ্গে তুলনা করেছে। এখন প্রশ্ন হল ফেরকা নাজিয়া কারা, এর জবাব আল মুওয়াফিকুন লি জামাত সাহাবা ওয়াল আখিজুন বি আকায়েদিহিম ওয়াল মুতামাসসিকুন বি তরিকাতিহিম, যারা সাহাবীদের জামাতের অনুসারী এবং তাদের আকিদা গ্রহণকারী এবং তাদের তরিকাকে বজ্রমুষ্টিতে ধারণকারী। আকিদাগত বিভক্তির কারণে যে বিভক্তি, এই বিভক্তিটাই মানুষকে জাহান্নামে নিয়ে চলে যায়, নইলে পারস্পরিক জমিজমা ইত্যাদি নিয়ে বিরোধ এবং বিভক্তিকে জাহান্নামের এই ফেরকা নারী হিসেবে এখানে বলা হয় নাই। আকিদাগত বিভক্তির কারণে মানুষ হক পথ থেকে বিচ্যুত হয়। একজন লোক সালাত আদায় করছে, দুজন লোকই সালাত আদায় করছে, ধরে নিন আপনি একজন সালাত আদায় করছে মসজিদে আল্লাহর সামনে, আরেকজন সালাত আদায় করছে পাশেই কবরের সামনে, একই তরিকে আপনি সালাত আদায় করছেন, একই তরিকে সেও সালাত আদায় করছে, তরিকা ঠিকই আছে, কিন্তু ওর আকিদা কবরের সামনে, আপনার আকিদা আল্লাহর সামনে, দুজন কি সমান নাকি পাবেন নাকি? একজন পরিষ্কারভাবে জাহান্নামী আর একজন ইনশাআল্লাহ জান্নাতি। আকিদাকে গত বিভক্তির কারণে ওই ওনার ধারণা, আমি এখানে সেজদা করছি আমার পীর আমাকে দেখছেন কবর মধ্য থেকে, আমি এখানে দোয়া দরুদ পড়ছি আমার পীর কবর বই সব শুনছেন, অত উনি আমার পক্ষ থেকে আল্লাহ কাছে সুপারিশ করবেন। আরবরা যে কথা বলতো হাউলা এ সোফাউনা ইনদাল্লাহ, আমরা তো পীরকে আল্লাহ বলি না, বরং ওরা আমাদের পক্ষ থেকে আল্লাহ কাছে সাফাত করবে, সুপারিশ করবে। আমরা নাপাক মানুষ, নাপাক হাতে দোয়া আল্লাহ কবুল করে না, ওরা পাক পবিত্র মানুষ, ওরা দোয়া করবে, তাতেই আমরা জান্নাত পাবো, এই জন্য তো আমরা এদেরকে সম্মান করি। এই আকিদাটা, এই বিশ্বাসটা সম্পূর্ণ ভুয়া, কোরআন হাদিসের বিরোধী, আর সেই কারণেই এদের এই সালাত কবুল হবে না। যত পীরে কবর আছে দেখবেন সঙ্গে সঙ্গে একটা মসজিদ আছে, আছে না, খেয়াল করে দেখবেন। আমি দুর্ভাগ্যক্রমে এবছরের 6 ডিসেম্বর সকালে খানদানের পীর সাহেবের দরগায় গেছিলাম, ওইদিকে আমাদের জেলা সম্মেলন উপজেলা সম্মেলন ছিল বাগেরহাটে, সঙ্গে যারা ছিল বলে আমরা তো কখনো দেখি নাই স্যার, একটু দেখে যাই, হাঁটো। ওরে সুবহানাল্লাহ, বহুদিন পরে গেছি, সেখানে সরকারের পক্ষ থেকে সুন্দরভাবে টাইলস ফিটিং সবাই খানজালি পুকুরে নামার জন্য সব করে দেওয়া হয়েছে, সাত বান্দর ঘাট, মেয়েদের আলাদা পুরুষের আলাদা, সব কারবারই আলাদা, মাইক্রো কোটিপতি লোকের অভাব নেই। কবরের চারিপাশে সুগন্ধি আর আগরবাতি, সাংঘাতিক অবস্থা। আমার বাচ্চা ছেলের সঙ্গে ছিল, সে এমন একটা দৃশ্য দেখেছে ওদের জীবনে ভুলতে পারবে না। ওতে আব্বা একটা লোক তার কোলের বাচ্চাটা ভিতরে ঢুকে ওই গ্লাভের মধ্যে মুখ ঢুকিয়ে দিল, কিছুক্ষণ পরে ব্যারিকেড তার মাকে দিয়ে দিল, যাও তোমার মা ফিরে বাচ্চা নিয়ে যাও ফিরে ফয়েজ নেওয়া হয়ে গেল। ও মার ধারণা হয়ে গেল আমার ছেলে যখন গ্লাভের মধ্যে মাথা ঢুকাতে পেরেছে ওর ইহকাল পরকাল সব উদ্ধার হয়ে গেল, আর কে ঠেকায়, ও রোগ পুজোর জীবন আর হবে না, কারণ গ্লাভের মধ্যে মাথা ঢুকছে, পকেটে কয় হাজার টাকা দিল আল্লাহ ভালো জানে, ওর তো গোনা যায় না। আমাকে বলছে কোন গরুটা নেবেন, গরু দেবো আর কি। ঈশ্বর সাহেব ছিল দুদিন পরে, গরুটা সামনে দাঁড়ানো, মোরগ রেডি করা, হয় মোরগ নেব না গরু দেবো, একটা কিছু দিতে হবে আমাকে। আমি তো গরু দিতে আসছে নাই বেটা, তো গরু খাওয়ার জন্য আসছি আমি, যা কিছু পাইনি খুব নারা, হ্যাঁ এলোকগুলো কি গো, তিনি নামে টাকাও দেয় না, গরু নেয় না, খাসি নেয় না, কি লোকেরা, আমি সঙ্গে যারা সব খেপাত হয় সব চুপ থাকে, একটা কথা বলবো না, বললে কিন্তু জান খারাপ করে দিবে। এই যে আকিদে বিশ্বাস হয় মাথায় টুপি, আরে আমার আর কি টুপি, ও টুপির দাম বহুত বেশি, তাদের গায়ে যা জামা ওই জামা দিয়ে আমার তিনটে জামা হয়, ও খেবার পা ধুলে সব ঝাঁপে যা চলাম বলামা জামা গায়ে দিয়ে, পীর মাসা এক নামধারী, পাশেই আবার মসজিদ, জুমার দিন ছিল ওই দিন আমার দিব্য সব যাচ্ছে, আজানো হচ্ছে, সালাত আদায় হচ্ছে, এদিকে বুড়িগুলো বম্বলা বম্বলা সব ওরস করতেছে, আবল তোর ঝামেলা করতেছে, জোয়ান জোয়ান মেয়েরা পুকুরে গোসল করে দিব্য আসতেছে সবার সামনে, পীরের কুমুরে পীরের পুকুর তো এখানে পর্দা কি সবই সমান, কি একটা দুনিয়া, এর নাম ইসলাম, এরাই মুসলমান, এরা যদি মুশরিক না হয় তো মুশরিক কারা হবে, ওই আরবের আবু জাহেল এত বড় পচা মুশরিক ছিল না মনে হয়। দুর্ভাগ্য এই আকিদা যদি বিরুদ্ধে কথা বলেন তা আপনার জান থাকবে না। হ্যাঁ ওই দিনই বলেছি ছেড়ে আসি নাই, ওই দিনই জনসভা ছিল, প্রকাশ্য ময়দানে ভাষণ দিয়েছি, ক্যাসেট আছে শুনে দেখবেন কি বলেছি সেদিন আমরা। এই আকিদাগত বিভক্তির কারণে মানুষ জাহান্নামী হবে, সাবধান থাকবেন। কোন রকম শিরকি আকিদা আর বেদাতি আমল নিয়ে কোশ্চিন করে আল্লাহকে খুশি করা যায় না, যার বাস্তব প্রমাণ আপনারা বাংলাদেশে দেখলেন কিছুদিন আগে, এত সহজ নয় আল্লাহকে খুশি করা। ওই দলকে কেন আমরা কাফের বলি, যে ওই দল আল্লাহর রসুলকে মানুষ বলে আর আমরা আল্লাহ রসুলকে নূর বলি, অতএব ওরা কাফের। এই যাদের আকিদা হতে পারে যতটা শাইখুল হাদিসের আল্লামা, এই আকিদার কারণে আল্লাহ তাদেরকে সাহায্য করবে না, আল্লাহ করতে পারে না, আল্লাহ সাহায্য করবে হকপন্থী মানুষদেরকে। হকান হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করে আমার উপর হক, আমার দায়িত্ব। ফেরকা নাজিয়া কারা, পঞ্চম শতাব্দী হিজরির স্পেনীয় মুজাদ্দিদ, ইউরোপের মুজাদ্দিদ আল্লামা ইবনে হাজম আন্দালুসি রাহমাহুল্লাহ, এর চমৎকার ব্যাখ্যা দিয়ে গেছেন। তিনি বলছেন, ওয়া আহলুস সুন্নাহ আল্লাযীনা নাযকুরুহুম আহলাল হক ওয়া মান আদাহুম ফা আহলুল বাতিল ফা ইন্নাহুমুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম। হকপন্থী আহলুস সুন্নাহ ওয়াল জামাত হল সাহাবায়ে কিরামের জামাত। আল্লাহ পাক সূরা তওবা 100 নম্বর আয়াতে বলছেন, السابقون الاولون من المهاجرين والانصار الذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه। অগ্রবর্তী মুহাজির এবং আনসাররা এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর অনুগ্রহে তাদের অনুসারী নেককার মুমিন বান্দারা, তাদের উপরে আল্লাহ পাক রাজি হয়েছেন এবং তারাও আল্লাহর উপরে রাজি হয়েছে। এরাই হল আল ফিরকাতুন নাজিয়া। প্রত্যেক নবী যুগের যারা নবীদের যথার্থ অনুসারী ছিলেন তারাই ছিলেন শশ নবীর আমলে ফেরকায় নাজিয়া। সকল নবীর আমলে কিছু মানুষ তাদের পুরোপুরি অনুসারী ছিলেন, অধিকাংশ মানুষ তাদের বিরোধী ছিলেন। যারা তাদের অনুসারী ছিলেন তারা শশ যুগে ফেরকায় নাজিয়া। আমাদের রসুলের যুগেও যারা তার যথার্থ অনুসারী ছিলেন তারাই হলেন ফেরকায় নাজিয়া। আর সেটাই এখানে বলা হচ্ছে আহমদ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম অকুল্লু মান সালাকা নাহজাহুম মিন খিয়ারিত তাবিঈন রাহমাতুল্লাহি আলাইহিম। অতঃপর সাহাবায়ে কিরামের অনুসারী শ্রেষ্ঠ তাবিঈ বৃন্দ যাদের উপরে আল্লাহ পাক রহম করেছেন। সুম্মা আহলুল হাদিস, অতঃপর আহলে হাদিস গণ যারা হাদিসের অনুসারী, বলুন আলহামদুলিল্লাহ। ওমান তাবিআহুম মিনাল ফুকাহায়ে জাইলান ফাজাইলান ইলা ইয়াউমিনা হাযা। অতঃপর আহলে হাদিস মুহাদ্দিসিনের অনুসারী যারা যুগে যুগে আজকের দিন পর্যন্ত ওমান ইক্তাদা বিহিম মিনাল আওয়ামে ফি শারকিল আরদি ওয়া গারবিহা রহমতুল্লাহ আলাইহিম, প্রাচ্যে এবং প্রতীচ্যে সাধারণ মানুষ যারা এই সমস্ত আহলে হাদিস বিদ্বানদের অনুসারী ইক্তাদা যারা করেছে তারা সকলেই ওই নাজি ফেরকার অন্তর্ভুক্ত হবে যদি তারা সত্যিকার অর্থে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হয়। আবার বলুন আলহামদুলিল্লাহ, দেখা গেল নাজি ফেরকা মাত্র একটি দল, রসুল আকরম সাল্লাল্লাহু সাল্লামের জমানায় সাহাবায়ে কেরাম, তাদের অনুসারী তাবেইনে ইজাম, তাদের অনুসারী তাবে তাবেঈ, তাদের অনুসারী আহলে হাদিস সব জায়গায়, কিন্তু একই কথা হচ্ছে হাদিস কার, আল্লাহ রসুলের না? আল্লাহ রসুলের বাণী তো আমরা লিখিতভাবে পেয়েছি, আমরা তো আল্লাহ রসুলের জবান থেকে তার বাণী শুনি নাই, ঠিক তো? তার বাণী যারা জবান থেকে শুনেছেন ডাইরেক্ট তারাই হলেন সাহাবায়ে কেরাম, আর আমাদের তো শোনার সৌভাগ্য হয়নি, কিন্তু আমরা লিখিত পেয়েছি হাদিসের মধ্যে মান কানা ফি বাইতিহি হাদিসুন কান্নান নাবিয়্যা ইয়াতাকাল্লাম, যার ঘরে হাদিসের কিতাব রয়েছে স্বয়ং আল্লাহর নবী তার ঘরে কথা বলছেন। অতএব আমার সামনে রক্ষিত হাদিস গ্রন্থ এটা শুধু হাদিসের গ্রন্থই নয়, এটা আমার রসুলের কালাম। অতএব আমার রসুলের প্রতিটি হাদিসকে আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারলে ইনশাআল্লাহ আমি আল্লাহ রসুলের সাফাত পাবো কিয়ামতের মাঠে। রসুলকে দেখিনি এতে কি হয়েছে? এই জন্য তো আল্লাহ রসুল বলেছেন এমন একটা জামানা আসছে, হে আমার সাহেবের শুনে রাখো, ইন্না মিন ওয়ারায়কুম জামানা সাবরিন আল মুতামাসসিকু ফীহি আজরু খামসিনা শাহীদাম মিনকুম রাওহা তাবারানী বি ইসনাদিন সহীহ। হে আমার সাহেবের শুনে রাখো, তোমাদের মৃত্যু পরে যারা আমাকে দেখেনি কখনো তোমাদেরকেও দেখবে না, কিন্তু আমার একটা সুন্নতকে কঠিনভাবে আঁকড়ে থাকবে, তোমাদের মতো পঞ্চাশ জন সাহাবী শহীদের চাইতে তাদের বেশি নাকি আল্লাহর কাছে পাবে। তাহলে দেখাটাই শর্ত নয়, আমল করাটাই শর্ত, ঠিক না? সহি হাদিস হয়েছে মেনে নিন, আপনার নেতা নেত্রী কি বললো, আপনার সংবিধান কি বললো, আপনার অমুক গঠনতন্ত্র কি বললো, ছাড়ে দাও ওগুলা, নিজেদের মন গড়া কোন গঠনতন্ত্র আর সংবিধানের দোহাই দিয়ে কোরআন হাদিসকে এড়িয়ে যাওয়ার সাহস কোন মুসলমানের হতে পারে না। যদি কেউ এই সাহস বা দুঃসাহস দেখায় সে মুসলমানের গণ্ডি থেকে বেরিয়ে যেতে হবে, তাকে অবশ্যই নাজি ফেরকার বাইরে চলে যেতে হবে। যারা জান্নাত পেতে চায় তাদেরকে অবশ্যই ডানে বামে সব দিক থেকে মুখ ফিরিয়ে সিরাতে মুস্তাকিমে আসতে হবে, আর সিরাতে মুস্তাকিম হল পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এর বাইরে কোথাও নাই। আমি হতে পারি বড় আলেম, আমার কোন পদক্ষেপ যদি হাত সহিয়াছে বাইরে চলে যায় আমিও পথভ্রষ্ট হব। আপনি হতে পারেন আলেম নন, কিন্তু আপনি একটা সহিহ হাদিসকে জীবনের চাইতে বেশি মহব্বত করে ভালোবেসে আমল করেন, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আমার আগে আপনি জান্নাতে চলে যাবেন। তাহলে ইসলাম কোন রং বর্ণ ধর্ম ভাষা অঞ্চলের অপেক্ষা করে না, ইসলাম সিরফ আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের দিকে খেয়াল করে। আত্মাকুয়া হা হোনা, আল্লাহ রসুল তিনবার আঙুল দিয়ে দেখেছেন, দেখো তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, অর্থাৎ বুকের মধ্যে। মক্কা বিজয় হয়ে গেল, বিতাড়িত রসুল বিজয়ী রসুল হিসেবে মক্কায় ফিরে এলেন, সমস্ত দুনিয়া প্রশংসিত দৃষ্টিতে তার দিয়ে দেখছে, সবাই বলল আজকে বোধহয় আমাদের সব মুন্ডুপাত হয়ে যাবে, আবু সুফিয়ান থেকে শুরু করে যত বড় মক্কার নেতা সবাই থরথরি কম্প। আল্লাহ রসুল সবাইকে বলে, এই মক্কার নেতারা বলো আজকের দিনে আমার কাছে তোমরা কি ব্যবহার আশা করো? তারা বলছে উত্তম ভাইয়ের কাছে ভাই যে আশা করে, তোমার কাছে আমরা সেই আশা করি। আহ কি চমৎকার জবাব দিচ্ছেন, যাও ইনতালাকু লা তাসরিব আলাইকুম আলাম, যাও সবাই মুক্ত, তোমাদের কারোর প্রতি আমার কোন প্রতিশোধ নাই। বিশ্ব ইতিহাস দেখে নিল রাজনীতি কাকে বলে, প্রতিশোধ নেওয়া কিন্তু রাজনীতি নয়, ক্ষমার মধ্যেই রাজনীতি লুকিয়ে আছে। ডক্টর গেবন এখানে এসে হতভম্ব হয়ে গেছেন, ডিক্লাইন অ্যান্ড ফল অব রোমান এম্পায়ার বইয়ের মধ্যে তিনি লিখছেন, আমি এইখানে গিয়ে রাজনীতির কোন সংজ্ঞা খুঁজে পাই না যে মোহাম্মদ হাতের মধ্যে পেয়ে তাদেরকে কেন কদিন ক্ষমা করে দিল। আমি রাজনীতির কোন সংজ্ঞা এটা পড়ে না, মোহাম্মদকে মানুষ না অন্য কিছু, হাতের মুঠোর মধ্যে শয়তানগুলোকে পেয়ে উনি কিছুই বললেন না, এটা কি সম্ভব? হ্যাঁ, দেখা গেল যাদেরকে তিনি ক্ষমা করলেন মাত্র ১৯ দিনের মাথায় হুনায়নের যুদ্ধে যখন তিনি যাচ্ছেন, ওই লোকেরা আবু সুফিয়ান তার ছেলে মিলে সবাই বলছে, হে মোহাম্মদ, আমরা মুসলমান হয়েছি লোক দেখানোর জন্য নয়, এখন আমার জীবন যৌবন অর্থ সম্পদ সকল ইসলামের জন্য ব্যয় হবে, দুদিন আগে ইসলামের বিরুদ্ধে ব্যয় হয়েছিল, আজকে ইসলামের জন্য ব্যয় হবে, তুমি আমাদেরকে সাথে নিয়ে যুদ্ধে চলো। চিন্তা করা যায় নাকি? আবু সুফিয়ান আজকে রসুলের সাথী, একজন সৈনিক, যে আবু সুফিয়ান দুদিন আগেও আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যাবতীয় ষড়যন্ত্র করেছে, বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সকল যুদ্ধের মূল নায়ক ছিল যে আবু সুফিয়ান, আজকে সেই আল্লাহ রসুলের সঙ্গে সাধারণ সৈনিক হিসেবে যাচ্ছে জীবন দেওয়ার জন্য হুনায়নের যুদ্ধে। ইতিহাস দেখেছে রাজনীতি কাকে বলে, যদি ওই দিন আল্লাহ রসুল তাকে হত্যার বদলে হত্যা করে দিতেন, আবু সুফিয়ানের দূরদর্শিতা, আবু সুফিয়ানের সেনানায়ক সুলভ সাহসিকতা থেকে তিনি বঞ্চিত হতেন। আবু সুফিয়ান সেদিন যদি সঙ্গে না থাকতেন সেদিন ইতিহাস অন্যরকম হয়ে যেত। এরপরে আবু বকরের যুগে আবু সুফিয়ান আবারও খেদমত দেখিয়েছেন, ইয়ারমুকের ময়দানে, আজনাদাইনের ময়দানে যুদ্ধ চলছে, ২৪০,০০০ তৎকালীন পরাশক্তির বিরুদ্ধে মাত্র ৪০,০০০ মুসলিম মুসলমানের যুদ্ধ হচ্ছে, আবু সুফিয়ানের দূরদর্শিতার কারণে, আবু সুফিয়ানের সেনাপতিত্ব সুলভ সাহসিকতার কারণে সেদিন খালেদ ইবনে ওয়ালিদ সে যুদ্ধে বিজয় লাভ করেছিলেন। আবু সুফিয়ানের ভাষণগুলো আল বিদায়া ওয়ান নেহা পড়ে দেখুন কি ভাষণ তিনি দিচ্ছেন সেদিন, যার জবান দিয়ে একদিন ইসলামের বিরুদ্ধে ভাষণ হয়েছে তার জবান দিয়ে আজকে ইসলামের পক্ষে ভাষণ হচ্ছে। যে আবু জেহেলের নাম শুনলে মানুষ ঘৃণায় গাড়ি করে ওঠে, আবু জেহেলের ছেলে ইকরিমা বলছে যুদ্ধের মাঝে যুদ্ধ করতে হতে, হে মোহাম্মদ, যদি আজকে তুমি বেঁচে থাকতে তুমি দেখতে তোমার শত্রু আবু জেহেলের ছেলে আজ তোমার দিনের জন্য জীবন দিচ্ছে। কেন হয়েছিল? হাতে পেয়েছি বলেই তোমাকে হত্যা করব না, তোমার প্রতিভাকে আমি ইসলামের পক্ষে ব্যয় করব, এটাই কি বড় বিজয় নয়? হত্যা করা তো খুবই সহজ, কিন্তু তাকে দিয়ে আমার পক্ষে কাজ নেওয়াটা কি বীরত্বের পরিচয় নয় কি? এটাই হলো আসল রাজনীতি। ঐতিহাসিক জ্ঞাপন বলছেন মুহাম্মদের এই রাজনীতির সামনে পুরা বিশ্ব পরাজিত হয়ে গেল, মুহাম্মদ কুশাগ্র বুদ্ধি রাজনীতিবিদ তার রাজনীতির সামনে কেউ টিকতে পারছে না। ইসলামের এই রাজনৈতিক আদর্শ, ইসলামের অর্থনৈতিক আদর্শ, ইসলামের সামাজিক আদর্শ আজ পর্যন্ত অপ্রতিরোধ, ইসলামকে খতম করার, ইসলামকে প্রতিরোধ করার ক্ষমতা কোন ইসলাম বিরোধী কোন শক্তির নাই। অ্যাটম বোমা দিয়ে ইসলামকে কোশ্চেন করলে বাতিল করা যায় না। আমাদের বুকের মধ্যে যে ইমানের আলো লুকায়িত রয়েছে, তোমার হাজারো গুলি দিয়ে ওই ইমান তুমি কেড়ে নিতে পারবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মানুষকে নাজিফের কাকুট ভুক্ত করার জন্য চেষ্টা চালায়। হে মানুষ, এসো, কোন পথে গেলে তুমি জান্নাত পাবে সেই পথে তুমি ফিরে এসো, দলাদলি করে কোনো লাভ হবে না, দল তোমাকে কেয়ামতের দিন সুপারিশ করবে না, দল বা নেতানেত্রী তোমাকে কোনদিন কেয়ামতের মাঠে উপকার করবে না। যদি উপকার কেউ করে তোমার জন্য সাফাত যদি কেউ করে তিনি করবেন আমার নবী, তোমার নবী, রহমতের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এসো, তার পথে চলি, তার দেখানো রাস্তায় চলি, তার রাস্তা আছে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে, এর বাইরে তার রাস্তা তুমি কোথাও খুঁজে পাবে না, কোন দরগায়ে কোন খানকায় তার রাস্তা খুঁজে পাবে না, পেতে গেলে তোমাকে অবশ্যই হাদিস উল্টাতে হবে, এখানে পড়তে হবে, এখানে আসতে হবে, এই সংগঠন তোমাকে সেই পথ দেখায়। আল ফিরকাতু নাজিয়া, এই নাজি ফেরকাই হল আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। আমরা ফিরকায় নারিয়া জাহান্নামী ফেরকা ভুক্ত হতে চাই না। অনেকে বলছেন আমরা মুসলমান হবো বাবা, আহলে হাদিস হবো না, তার মানে ও শয়তান ওর ধরেছে ভালো করে। আরে বাবা, বেদাতীয় মুসলমান, হেদায়তীয় মুসলমান, তো কোন মুসলমান হবে তুই বেটা? খালি মুসলমান নাম দিলে হবে? বেদাতির মধ্যে হবে নাকি? আপনি বেদাতিও আল্লাহ করে বলে, হেদাতিও আল্লাহ করে বলে, দুটি সালাত আদায় করে, একজন কবরে সেজদা করে, একজন মসজিদে সেজদা করে, বেটা কোনটা, কোন মুসলমান হবা তুমি? ওই বেদাতি আর শিরকি মুসলমান, জাহান্নামী মুসলমান, ওই ফেরকা নারী আমরা যেতে চাই না। আমরা চাইব মরব, হাসতে হাসতে জান্নাতে চলে যাবো, আমার কবরটা যেন জান্নাতে ফুল বাগিচায় পরিণত হয়, আমার কবরে যেন আমি জাহান্নামের আগুনের বাতাস আমি সহ্য হতে পারবো না। সোজা কথা হলেই তুমি ওকে মারো, কাটো, যা পারো করিয়ে, আমি সহিহাদি ছাড়বো না। এই মেজাজ যদি তৈরি হয়ে যায় ইনশাল্লাহ এই সমাজে শান্তির সমাজ আসবে। কখনোই কোন মুসলমান অস্ত্র ধারণ করে আর এক মুসলমানের বুকে গুলি চালাবে না, কারণ আমার রসুল বলেছেন মান হামালা আলাইনা সালাফ ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতের কোন মুসলমানের বক্ষ লক্ষ্য করে গুলি করে, অস্ত্র উত্তোলন করে, সে মুসলমানের সমাজ থেকে বেরিয়ে যায়। অতএব মুসলমান কোন ছেলে কখনই সন্ত্রাসী হবে না, তারা কখনই চরমপন্থী হবে না, তারা কখনই জঙ্গি হবে না, তারা কখনই মানুষকে মেরে হত্যা করে উৎফুল্ল হয়ে আনন্দে নাচবে না, বরং মানুষের রক্তকে তারা সম্মান করবে। আল্লাহ পাক নিজের পবিত্র হাতে মানুষকে সৃষ্টি করেছেন, অথবা এই মানুষকে মারার জন্য আমারকে আল্লাহ ক্ষমতা দেন নাই, ওটা মারতে গেলে আল্লাহর বিধান আছে, সে বিধান অনুযায়ী চলবে, আমি কাউকে মারব না, কারণ আমার শেষ চেষ্টা থাকবে যদি একদিন ওই লোকটা মৃত্যুর আগেও যদি তওবা করে তাহলেও তো সে জান্নাত পাবে, কেন আমি তাকে নষ্ট করব। বন্ধুরা আমার, ফেরকা নাজিয়ার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপরে পথভ্রষ্টতার কারণটা আমি আবার মনে করি যে প্রবৃত্তি পূজা, মন যা চায় তাই করব, এই মেজাজ যখন আপনার মধ্যে এসে যাবে হঠকারিতে আসবে, আল্লাহ পাক এটা পছন্দ করেন না। তিনি বলছেন আরাইতাল মানাত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে তার প্রবৃত্তি তার খোস খেয়ালকে এলাহ রূপে গ্রহণ করেছে, তুমি কি তার দায়িত্ব গ্রহণ করবে? চিন্তা করেন, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ বলছেন সে তার নিজের প্রবৃত্তিকে ইলাহ বলে গ্রহণ করে নিয়েছে। প্রবৃত্তির পূজা যখন মানুষ করবে এটা কি তাহকিমুল আকল আলা নুসুস, কোরআন হাদিসের উপরে নিজের জ্ঞানকে অগ্রাধিকার দেওয়াকেই প্রবৃত্তি পূজা বলা হয়। কোরআন হাদিস বলছে সুদ খেও না, ঘুষ খেও না, জানা ব্যবসা করো না, চুরি করো না, আর প্রবৃত্তি বলছে একটা দিন যদি কোন কর্মী একটা সই করতে পারি তো একদিন যা ঘুষের টাকা পাবো তাই দিয়ে ঢাকা দুটো বাড়ি করবো, আর করব না, পরের বছর হজ করবো, আর হুজুরদের ডেকে মিলাদ পড়াই দেবো, বা সব খালাস, কথা বলছেন। এই যে প্রবৃত্তি পূজা, প্রবৃত্তির তাড়নায় পড়লেই মানুষ কিন্তু ধ্বংস হয়ে যায়, অতএব সাবধান। কোরআন হাদিসের বিধানের সামনে, প্রবৃত্তিকে সামনে খাড়া হলে প্রবৃত্তি বাতিল করে কোরআন হাদিসকে সামনে রাখতে হবে। এরপরে আল্লাহ পাক বলছেন ফাইন তানা জাতুম ফি শাইইন ফারদুহিল আল্লাহ ওয়া রাসূল, তোমাদের সামনে যখন এরকম সমস্যা দেখা দেবে, কোনটা করবে কোনটা হলো ইত্যাদি সমস্যা দেখা দেবে, তুমি ডাইনে বেয়ে তাকাবে না, সোজা বলবে হাদিস খোলো, আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে যাবে, খবরদার হে বান্দা, শয়তান তোমাকে বারবার ধোকা দেওয়ার চেষ্টা করবে, এত ধোকা দিচ্ছে ভাই, ধোকার কোন শেষ নাই, আলেমদের মধ্যে ধোকা, নেতাদের মধ্যে ধোকা, সাধারণ মানুষ যাবে কোথায়? সহজ পন্থা হয়ে গেল ফারদুহ ইলাল্লাহ ওয়া রাসূল, ফিরে যাও তুমি আল্লাহর দিকে এবং তার রসুলের দিকে। আল্লাহ এবং তার রসুল রাখা কোরআন এবং হাদিস আমাদের সামনে আছে, সেখানে যাবেন, ফয়সালা অনেকটা সেখানে পেয়ে যাবেন, যেগুলো কঠিন হয় সেখানে ভালো আলেম দেখে বা একাধিক আলেমের কাছে জিজ্ঞেস করবেন, সমস্যার সমাধান পেয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে শেষ একটা নসিহত করেছেন, দেখো বাদাল ইসলাম করিবান সাইয়াউদু কামা বাদা, ইসলাম এসেছিল নিঃসঙ্গ ভাবে, আবার গুটি কয়েক মানুষের মধ্যে ইসলাম সীমিত হয়ে যাবে, তুবা লিল গোরাবা, সেই গুটি কয়েক মানুষের জন্যই জান্নাতের সুসংবাদ। তারা কারা? আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, যারা ইসলামের যে বিষয়গুলো মানুষ নষ্ট করে তারা সেগুলো ইসলাহ করে, সংস্কার করে। এই কাজটা কিন্তু কঠিন কাজ, ধর্মীয় বিধানে অনেক জায়গায় শিরক বিদআত চালু হয়ে আছে, এগুলোর বিরুদ্ধে কথা বলা যে কত কঠিন। ঠিক রাজনৈতিকভাবে অনেক কিছু দেশে চালু হয়ে আছে, সেগুলোর বিরুদ্ধে কথা বলা খুব কঠিন। অর্থনৈতিক ময়দানে সুদ ঘুষের রীতি এদেশে চালু হয়ে আছে, সেগুলোর বিরুদ্ধে কথা বলা কঠিন, কিন্তু আপনাকে বলতে হবে। যদি বলেন তাহলে আপনি নাজি ফেরকা, না বলে যদি চুপ থাকেন পরিস্থিতি দোহাই দিয়ে আপনি নাজি ফেরকা থেকে আউট হয়ে গেলেন, কথা বললেন, কঠিন বিষয় এটা, কিন্তু আপনাকে বলতে হবে। আল্লাহ রাসূল নিজেই ব্যাখ্যা দিয়ে আল্লাযীনা ইউসলিহুনা, যারা ইসলাহ করে, সংস্কার করে, মা আফসাদান নাস, যেগুলো মানুষ নষ্ট করে, এই সংস্কার করার গুরুদায়িত্ব নিয়েছে যে সংগঠন, আলহামদুলিল্লাহ তাদের উপরে যত বিপদই আসুক তারাই নাজি ফেরকা। এই বিপদ কবুল করে নিয়ে কি আপনি হক মানতে রাজি আছেন? খুব ভয়ের ব্যাপার, হে বিপদের মধ্যে আমরা নাই, নো রিস্ক নো গেম, নো বিপদ নো জান্নাত, মনে রাখেন, মনে থাকবে তো, শুধু সালাত আর সিয়াম দিয়ে জান্নাত পাওয়ার আশা করেন না, আপনাকে অবশ্যই বিপদে পড়তে হবে, অবশ্যই বিপদে হাসি মুখে বরণ করতে হবে এবং গালিগালাজ খেতে হবে, হকের পর টিকে থাকতে হবে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি জান্নাত পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নাজি ফেরকার অন্তর্ভুক্ত তৌফিক দান করুন। আমাদের সকলের সকল গুনাহখাতা মাফ করে আল্লাহ পাক আমাদেরকে সহি তরিকা দেখান এবং সেই পথে আমাদের যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।